পরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো? আল্লাহ পাক সাথে সাথে কবরটাকে এক চোখে যত দূর দেখা যায় আমার আপনার কবরটা হয়ে যাবে এত বিশাল আকারের। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যে মহান রাব্বুল আলামিন আজকের এই বরকতময় ইসলামী সম্মেলনে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের এই পর্যায়ে এসে আপনাদের সামনে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই ইসলামী সম্মেলনে বসে কোরআন সুন্নার কথাগুলো শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম যে সুন্দর সুন্দর আলোচনা করেছেন এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, কাজে লাগাইতে পারি, আজকের ইসলামী সম্মেলনের জন্য এই আলোচনাগুলোই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা আর বেশি দীর্ঘায়িত না করে অল্প সময়ে কিছু কথাবার্তা কোরআন সুন্নাহ থেকে বলে আজকের ইসলামী সম্মেলনের সমাপ্তি করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণে কাজে আসবে, যে কথাগুলোর দ্বারা আল্লাহর দ্বীনের কল্যাণ হবে, যে কথাগুলোর দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, যে কথাগুলো দ্বারা জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কথা বলার এবং আমাদেরকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালামের একটা দাওয়াতি সুন্নত ছিল, দাওয়াতি মানহাজ ছিল। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহর নবীরা দুনিয়াতে এসেছেন মানুষকে দাওয়াত দিয়ে, মানুষকে কল্যাণের পথ দেখানোর জন্য, কিভাবে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতমুখী হবে এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য। তো যত নবী দুনিয়াতে এসেছিলেন সকল নবীর একটাই দাওয়াত ছিল, দাওয়াতের ভাষা ছিল, দাওয়াতের মাধ্যম ছিল, দাওয়াতের বিষয়বস্তু ছিল একটাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের বিষয়বস্তুটি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, জমিনে যত উম্মা যত জাতি এই পৃথিবীতে দুনিয়াতে এসেছিল সকল উম্মার কাছে সকল জাতির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এমন কোন উম্মত এমন কোন জাতি দুনিয়াতে অতিবাহিত হয় নাই যেই উম্মতের কাছে, যেই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী বা রাসূল পাঠান নাই, সকল জাতির কাছে নবী রাসূল এসেছিলেন। সকল নবী রাসূলদের দাওয়াতের বিষয়বস্তু ছিল আনিবুদুল্লাহ ওয়া জিতানিবুত্তাগুত। সকল নবী সকল রাসূল দুনিয়ার মানুষকে একটি মাত্র দাওয়াত দিয়েছেন আনিবুদুল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা গোলামি করো, ইবাদত করো একমাত্র আল্লাহর। ওয়াজতানিবুত্তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যে সকল মাবুদদের ইবাদত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যে সকল মানুষ নিজেদের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে, যে সকল মানুষ এলমে গায়েবের দাবি করে, যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে উপেক্ষা করে নিজের বানানো নিজের রচিত বিধিবিধানের দিকে মানুষকে আহ্বান করে, এ সমস্ত তাগুতদেরকে তোমরা পরিহার করো। সুবহানাল্লাহ, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াত ছিল এই একটাই। এই দাওয়াতটা কবুল করলে, যেই মানুষ এই দাওয়াতটা কবুল করবেন এই মানুষটা দুনিয়াতেও সফল, এই মানুষটা আখেরাতেও সফল। এই জন্য নবী রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ, সকলেই এটা স্বীকার করে নাও, এটা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, অর্থাৎ ইবাদত করবা গোলামি করবা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া যত নকল মাবুদ আছে, বেজাল মাবুদ আছে, যত দুই নম্বর মাবুদ আছে, এই সকল মাবুদ গুলাকে পরিহার করো, সকল মাবুদ ছেড়ে দাও। এই দাওয়াতটা যদি গ্রহণ করো তুফলিহু, দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর জমিনে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সত্যবাদী মানুষ, সবচেয়ে আমানতদার মানুষ, সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ ছিলেন আম্বিয়া আলাইহিমুসসালাম, নবী রাসূলদের থেকে সত্যবাদী আমানতদার ভালো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় জন খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা যুগে যুগে ইতিহাস দেখি, আল্লাহর নবীরা যখন এই দাওয়াতটা দিতেন, তাওহীদের দাওয়াতটা, আল্লাহর নবীরা যখন শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াতটা মানুষের সামনে পেশ করতেন, দুনিয়ার মানুষ এই দাওয়াতটা শুনতে রাজি হইত না। আম্বিয়া আলাইহিমুসসালাম বছরকে বছর ধরে, মাসকে মাস ধরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে, যেখানে পেতেন সেখানে দরে দরে এই তাওহীদের দাওয়াতটা পেশ করতেন, কিন্তু মানুষ শুনত তো না, মানুষ কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত তার কাওমের নিকটে এই তাওহীদের দাওয়াত, এক দাওয়াত, শুধু তাওহীদের দাওয়াত, শিরক মুক্ত ঈমানের দাওয়াত 950 বছর পর্যন্ত পেশ করেছেন। এক মানুষের কাছে কত শতবার এই দাওয়াতটা পেশ করেছেন, শেষ পর্যন্ত ওই কাওমের মানুষগুলো তাদের আঙ্গুলগুলা কানের ভিতরে ঢুকাই দিত। ওয়াজআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখত, নূহ আলাইহিস সালামের কথাগুলো শুনত না। কাপড় দিয়ে মুখমণ্ডলকে ঢেকে নিত, চেহারাটা ঢেকে ফেলত, যে নূহ আলাইহিস সালাম যেন মুখ না দেখে যেত, কথা বলতে পারবেন না, এই জন্য মুখটা তারা ঢেকে রাখত। নবী রাসূলগণ যে দাওয়াতটা দিতেন, কথাটা বলতেন, এই কথাটার মধ্যে দুনিয়াতেও মুক্তি আখেরাতেও মুক্তি। কিন্তু দুনিয়ার মানুষ এটা শুনতে আগ্রহী ছিল না। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম যখন দাওয়াত দিতেন, আম্বিয়া আলাইহিমুস সালামের সামনে মানুষ থাকত কম, নবী রাসূলদের সামনে মানুষের সংখ্যা থাকত একেবারে কম। কিন্তু দেখা যায় কোন গানের অনুষ্ঠান, মুশরিকদের বিজাতীয় শিরকের উৎসব গুলা যখন হইত, সেখানে মানুষ হইত হাজার হাজার লক্ষ লক্ষ। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস কোরআন আল্লাহ পাক বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এলাকায় যখন বড় ধরনের একটা উৎসব চলছিল, সব মানুষ চলে গেছে, খালি বাকি আছে ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে বোঝা যায় ওই উৎসবে মানুষ হয়েছে লক্ষ লক্ষ, আর ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে মানুষ থাকত দুইজন, চারজন, পাঁচজন, দশজন। এটা নবীওয়ালা একটা সুন্নাত, এটা নবীওয়ালা একটা তরিকা, নবীওয়ালা পদ্ধতি, যে নবীওয়ালা দাওয়াত যতদিন দুনিয়াতে অব্যাহত থাকবে, এই একই সুন্নত, একই পদ্ধতি কেয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মানুষ কম হইলে এখানে আশ্চর্যের বা হতাশার বা দুঃখের কিছু নাই, বরং এটা খুশির খবর যে আমার দাওয়াত যদি তাওহীদের দাওয়াত হয়, তাহলে আমার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ হাজির হবে না। আমার দাওয়াত যদি শিরক মুক্ত ইমানের দাওয়াত হয়, তা আমার দাওয়াতে, আমার মাহফিলে, আমার সামনে মানুষ কম থাকবে, এটাই সুন্নাত, এটাই নবীওয়ালা দাওয়াত। আজকে আমাদের যে সমস্ত ভাইদের মাহফিলে ধরেন লক্ষ লক্ষ মানুষ হয়, ওই ভাইয়েরাও একটু তাওহীদের দাওয়াত দিয়ে দেখুক না, একটু শিরক মুক্ত ইমানের দাওয়াত দিয়ে দেখুক না, একটু বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিয়ে দেখুক না, মানুষ কয়জন হয়। এই জন্য এটা সুন্নতি, সুন্নতের নমুনা। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নতের নমুনায় দাওয়াত পেশ করার এবং সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন সকলে বলি আমি। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই মাহফিলে যারা এসেছি, যারা আসি নাই, যত মানুষ আছি, আমাদের সকলের একটা গন্তব্য আছে। আমরা সকল রওনা দিচ্ছি কোন দিকে? আমরা সবাই রওনা দিচ্ছি কোন দিকে যাব? কবরের দিকে। আমাদের সকলেরই গন্তব্য, আমরা সবাই রওনা দিচ্ছি কবরের দিকে। এই কবরে, এই মাহফিলে যারা আসছি তারাও কবরে যেতে হবে, যারা আসেন নাই তাদেরকেও কবরে যাওয়া লাগবেই। কবরে যাবে না এরকম মানুষ পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই আমাদেরকে একই ধরনের, একই পদ্ধতিতে, একই সিস্টেমে আমাদের সবাইকে কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার পরে আমাদের একটা পরীক্ষা আছে, সবাই আছে না? কবরে একটা পরীক্ষা হবে না? এই পরীক্ষা পৃথিবীর যত মানুষ আছে, যত ধর্মাবলম্বী, যত চিন্তাধারার, যত মতের, যত পথের মানুষ আছে, সকল মানুষের কিন্তু এই পরীক্ষাটা দিতেই হবে, পরীক্ষাটা হবেই। সুতরাং আপনি মাহফিলে আসলেও পরীক্ষা দেওয়া লাগবে, মাহফিলে না আসলেও পরীক্ষা দেওয়া লাগবে। তবে মাহফিলে আসলে লাভ হইলেও এতটুকু, ওই পরীক্ষার একটু কোচিং হবে, ক্লাস হবে, কিছু পড়ালেখা হবে। আর না আসলে ওই পড়ালেখাটা পাইলেন না, ক্লাসটা পাইলেন না, কোচিংটা পাইলেন না, এতটুকু লস আর লাভ। আজকে আমরা শুধু কবরের পরীক্ষা সম্পর্কে কিছু কোচিং ক্লাস করব, যে আমরা সবাই যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে কবরে চলে যেতে পারি। আমাদের এই পরীক্ষাটা যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। সুতরাং এই পরীক্ষাটার প্রস্তুতি সবসময় নিয়ে রাখা দরকার। কারণ এই পরীক্ষা যদি আরো 6 মাস পরে হইতো বা 1 বছর পরে হইতো বা 10 বছর পরে হইতো তাহলে আস্তে ধীরে প্রস্তুতি নিলেও চলত। কিন্তু পরীক্ষাটা কোন মুহূর্তে শুরু হয়ে যাবে, কখন শুরু হয়ে যাবে আমরা কেউ জানি না। তাহলে এই পরীক্ষাটার প্রস্তুতি সব সময় একেবারে আপডেট করে প্রস্তুতি নিয়ে বসে থাকা দরকার। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আজকে আমরা এই পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমরা কিছু সামান্য আলোচনা করেই আমাদের আজকের মাহফিল শেষ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরের পরীক্ষাটা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, একটা দুটা নয়, প্রত্যেকটা হাদিসের গ্রন্থে, প্রত্যেকটা হাদিসের কিতাবে এই পরীক্ষাটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লাইয়াসমাউ কারআনি আলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আব্দা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন আল্লাহর কোন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর বান্দা যেই ধর্মাবলম্বী হোক, কবর কিন্তু ওই পরীক্ষার হল কিন্তু চিনে না, এই লোকটা কোন ধর্মাবলম্বী, এই লোকটা কোন দেশের মানুষ, এই লোকটা কোন এলাকার মানুষ, এই লোকটা কোন পদমর্যাদার মানুষ, এটা ওই কবরের ভিতরে ওই পরীক্ষার হল চিনে না। ইন্নাল আব্দা ইজা বুদিয়া ফি কবরিহি, যখনই আল্লাহর কোনো বান্দা ওই কবরের ভিতরে ঢুকে, যখনই কোনো বান্দাকে কবরের ভিতরে রাখা হয়, তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরের ভিতরে রেখে যখন তার সঙ্গী সাথীরা চলে আসে, সঙ্গী সাথীরা চলে আসা শুরু করে দে, একজন মাইয়্যিতের সাথে কবরস্থান পর্যন্ত কয়টা জিনিস যায় বলেন তো দেখি, মাশাআল্লাহ 3টা জিনিস যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়্যিতা সালাসাতুন, মাইয়্যিতকে অনুসরণ করে, মাইয়্যিতকে ইত্তেবা করে, মাইয়্যিতের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায় 3টা জিনিস। এই 3টা জিনিস হলো তার সন্তান সন্ততি, তার ওয়ারিস, তার বংশধর, মানুষেরা তার পিছে পিছে যায়, তার সম্পদগুলো কবরস্থান পর্যন্ত যায়, তার আমলগুলো কবরস্থান পর্যন্ত যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কবরস্থান থেকে 2টা জিনিস ফেরত চলে আসে আর 1টা জিনিস তার সাথে থেকে যায়। যেই 2টা জিনিস ফিরে আসে সেই 2টা জিনিস হলো তার ওয়ারিসেরা, তার সন্তান সন্ততিরা, মানুষগুলো আস্তে আস্তে চলে আসে, তার সম্পদটা আস্তে আস্তে চলে আসে, কিন্তু তার সাথে যেই জিনিসটি থেকে যায় সেটি হলো তার আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়্যিতকে কবরে রেখে যখন তার সাথীরা, তার বন্ধুরা, দুনিয়ার মানুষগুলো যখন চলে যাওয়া শুরু করে, ইন্নাহু লাইয়াসমাউ কারআনি আলিহিম, এতদূর পর্যন্ত মানুষগুলো আসে, মানুষগুলো চলে আসতেছে, এই মানুষগুলোর পায়ের জুতার শব্দ মাইয়ে শুনতে পায়, অর্থাৎ বেশি দূর মানুষগুলো এখনো যায় নাই, মাত্র যাওয়া শুরু করেছে, এখনো তাদের জুতার পায়ের শব্দ শোনা যায়, এতটুকু পর্যন্ত মানুষগুলো গেছে, এরকম পরিমাণ সময় যখন হয়, আতাহু মালাকানে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের 2জন ফেরেশতা কবরের ভিতরে চলে আসে। যে ফেরেশতাগুলো আসেন, এই ফেরেশতাগুলো হলো আসওয়াদানে আজরাকান, এই 2জন ফেরেশতা কুচকুচে কালো, তাদের চক্ষুগুলো নীলবর্ণ বিশিষ্ট। কবরের যে পরীক্ষার হলটা, কবরের যে পরীক্ষার রুমটা, এমনিতেই রুমটা হলো অন্ধকার, চতুর্দিকে কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো বাতাসের ব্যবস্থা নাই, কোনো ধরনের কিছু নাই, এরকম অন্ধকার ঘরের ভিতরে, অন্ধকার হলের ভিতরে। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, দুজন ফেরেশতা আসেন, দুইজনেই কুচকুচে কালো, দুইজনেই নীল চক্ষুর বর্ণ বিশিষ্ট, চক্ষুগুলা নীল নীল। এমনে মানুষটা কালো, চোখগুলা যদি হয় নীল, তাহলে মানুষটাকে কেমন ভয়ানক দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অন্ধকার কবরের ভিতরে দুজন ফেরেশতা চলে আসেন, ভয়ঙ্কর চেহারা নিয়ে, কুচকুচে কালো এবং নীল চক্ষু নিয়ে। কবরের ভিতরে এসে তারা দুজন ঢুকেন, ফায়ুকাইদানিহি, লোকটাকে আমরা রেখে আসি শোয়াই, তারা এসে লোকটাকে কবরের মধ্যে বসান। বসানোর পরে তারা দুইজনে মিলে পরীক্ষা নেওয়া শুরু করে দেন। তারা পরপর তিনটা প্রশ্ন করতে থাকেন। প্রথম প্রশ্নটা হলো, মার রব্বুকা, তোমার রবকে খুঁজে বের করতে পারছিলে কিনা দুনিয়াতে, রবের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল, তোমার প্রকৃত রবকে জমিনে খুঁজে পেয়েছিলে কিনা। দুই নম্বরে জিজ্ঞাসা করেন, মামা দিনুকা, জমিনে তুমি কোন দিনের অনুসরণ করেছিলে, কোন দিনটা তুমি মেনে চলতে, ওয়ামান নাবিয়ুকা, জমিনে তুমি কার আদর্শ মেনে চলতে, কার সুন্নাহ মেনে চলতে, কার মিল্লাতের উপরে তুমি চলতে, কার তরিকায় চলতে। প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে এই দুজন ফেরেশতা এসে এই তিনটা প্রশ্ন করবেন। তিনটা প্রশ্ন করার পরে পরীক্ষার্থীগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ধরনের পরীক্ষার্থী পাওয়া যাবে যারা সুন্দরভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আরেক ধরনের পরীক্ষার্থী পাওয়া যাবে যারা এই তিনটা প্রশ্নের একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন কি বাংলাদেশের জন্য নাকি পাকিস্তানের জন্য? জি, সারা বিশ্বে সবার একই প্রশ্ন। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, মনে হয় সারা বিশ্বে একই প্রশ্ন, তবে প্রত্যেক মাজহাবের আলাদা আলাদা প্রশ্ন। হানাফি মাজহাবের একটা, শাফি মাজহাবের একটা, মালিকি মাজহাবের একটা, হাম্বলি মাজহাবের একটা, মনে হয় চার মাজহাবের কমপক্ষে চারটা প্রশ্ন নাকি? সবার একটা? আল্লাহু আকবার। দেখেন আমার ভাইয়েরা এবং বোনেরা, যারা এই মাহফিলের ময়দানে বসেছি, যারা বসি নাই, সবার পরীক্ষা কিন্তু একটা, সবার প্রশ্ন কিন্তু একই গুলো, সবার তো পরীক্ষার ধরন, পরীক্ষার আকৃতি, পরীক্ষার রেজাল্ট সব কিন্তু একই, কিন্তু এই একই মানুষগুলো একই পরীক্ষার্থী, একই সাবজেক্টের পরীক্ষার্থী, একই হলের পরীক্ষার্থী, কিন্তু মানুষগুলো দুনিয়াতে কত রকমের বিভেদ করে থাকি, অথচ সবারই একই প্রশ্ন, একই পরীক্ষা, সবার কাজ হলো এক পরীক্ষার প্রিপারেশন নেওয়া, এই পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাই আমাদের সবার কাজ। এই পরীক্ষার্থীদের মধ্য থেকে একদল পরীক্ষার্থী প্রশ্নগুলার সুন্দর করে উত্তর দিয়ে দিবে। তারা বলে দিবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সবাই বলেন দেখি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই বাক্যটির ভিতরে তিনটা প্রশ্নের উত্তর একসাথে এসে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটা সকাল সন্ধ্যা প্র্যাকটিস করবা, এই দোয়াটা উজু করার পরে প্র্যাকটিস করবা, বিভিন্ন সময়ে এই প্রশ্নের উত্তরটা বারবার প্র্যাকটিস করবা, অনুশীলন করবা, যাতে তোমার মনের ভিতরে জাগ্রত হয় আমার ওই তিনটা প্রশ্নের উত্তর হইল এই তিনটা। যখন আল্লাহর কোন বান্দা উত্তরটা সুন্দরভাবে দিয়ে দিবে, ওই ফেরেশতারা তাকে সম্পূরক চতুর্থ একটা প্রশ্ন করবেন, ওয়ামা ইউদরিকা, ও আল্লাহর বান্দা এটা জানলে কেমনে এত সুন্দর উত্তরটা। যখন আমরা কাউকে একটা প্রশ্ন করি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় যখন বাইবেল নিতে যাই, একটা প্রশ্ন করলাম, ভালো করে সুন্দর করে উত্তর দিয়ে দিছে, তখন জিজ্ঞাসা করি তুমি কোন কলেজে পড়ছিলা, কোন মাদ্রাসায় পড়ছিলা, কারণ এত সুন্দর উত্তর দিয়ে দিলা, এত সুন্দর করে পারলা, নিশ্চয় ওই মাদ্রাসায় ওই স্কুলে ওই কলেজে খুব ভালো পড়াশোনা হয়। ফেরেশতারাও যখন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, জিজ্ঞাসা করবে ওয়ামা ইউদরিকা, কিভাবে এত সুন্দর উত্তরটা জানলাম, এত সুন্দর ভাবে তুমি উত্তরটা দিয়ে দিলা, এটা জানার মাধ্যমটাকে একটু বলো দেখি। তখন আল্লাহর বান্দা বলবে, কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদাকতু, আমি দুনিয়াতে আল্লাহর কিতাব লেখাপড়া করতাম, আল্লাহর কিতাব তেলাওয়াত করতাম, আল্লাহর কিতাব জানতাম, আল্লাহর কিতাব শুনতাম, ওই কিতাবের উপরে ইমান এনেছিলাম, ওই কিতাবের কথাগুলোকে সত্যায়ন করতাম। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহর কিতাবের সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল, যেখানে আল্লাহর কোরআনের কথা হইতো সেখানে আমাকে পাওয়া যেত, যেখানে আল্লাহর কোরআনের অনুশীলন হইতো, তাফসির হইতো, যেখানে কোরআনে কারিমের আলোচনা হইতো আমি সেখানে সবসময় থাকতাম, সেখানে গিয়ে গিয়ে এই প্রশ্নের উত্তরগুলো আমার এই কবরের জন্য রেডি করেছিলাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহর কিছু বান্দা খুঁজে পাওয়া যাবে, যেই বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে এই প্রশ্নগুলো, উত্তরে বলবে আহারে লা আদ্রি লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না, এই প্রশ্নগুলোর উত্তর তো আমি শিখে আসি নাই। ফেরেশতারা অবাক হয়ে যাবেন, কিরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিতাব পাঠাইলেন, কত নবী রাসূল পাঠাইলেন, কত দাঈ পাঠাইলেন, কত আলেম ওলামা দুনিয়াতে গেল, আর এই মানুষটা বলে সেই প্রশ্নগুলোর উত্তর জানে না। ফেরেশতারা বলবে পালা তালাইতা ওয়ালা ধারাইতা, আহারে তুমি দুনিয়াতে আল্লাহর কোনো কিতাব কি পড়ো নাই, দুনিয়াতে তুমি একটু শিখো নাই, কেন শিখো নাই, কেন পড়ো নাই, কেন জানো নাই, জানার কত মাধ্যম ছিল, কত ওয়াজ মাহফিলে এই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা হইতো, কোচিং হইতো, ক্লাস হইতো, তুমি কি একবার ওই কোচিং এ হাজির হইতে পারো নাই, ওই ক্লাসে হাজির হয়ে প্রশ্নগুলো শিখতে পারো নাই, তুমি কি দুনিয়াতে এত গাফল ছিলা যে প্রশ্নগুলোর উত্তর শিখা, জানা, বোঝা তোমার জন্য কি এত কঠিন ছিল, তুমি ইচ্ছা করলে এগুলো শিখা সম্ভব ছিল। কবরের প্রশ্নের উত্তরে মানুষ যখন দুই ভাগে ভাগ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের মেহমানদারিও সাথে সাথে কবরের ভিতরে এসে যাবে। যেই মানুষগুলো সুন্দরভাবে উত্তর দিয়ে দিল, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কতগুলো সাথে সাথে পুরস্কার ঘোষণা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার এই বান্দাকে দুনিয়ার মানুষেরা যেই কবরের ভিতরে রেখে গেছে, এই কবরের জায়গাটা একেবারে সংকীর্ণ, একেবারে ছোট একটা জায়গা, মাত্র তিন হাত, সাড়ে তিন হাত লম্বা, এক হাত দেড় হাত প্রস্থ, এরকম একটা ছোট্ট কবরের ভিতরে আমার বান্দাকে রেখে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়াফসাহ লাহু মাদ্দা বাসারিহি, আমার এই বান্দার জন্য কবরকে এত বেশি প্রশস্ত করে দাও, এক চোখে যত দূর দেখা যায় আমার বান্দার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত বানাই দাও। কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, আল্লাহ পাক সাথে সাথে কবরটাকে এক চোখে যত দূর দেখা যায় আমার আপনার কবরটা হয়ে যাবে এত বিশাল আকারের। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার এই বান্দার যে কবর, দুনিয়ার মানুষ যে কবরের ভিতরে রেখে গেছে, এই কবরের ভিতরে কোনো আলোর ব্যবস্থা নাই, চতুর্দিকে অন্ধকার। ওয়ানাবির লাহু ফিহি, এই কবরের ভিতরে আমার বান্দার জন্য নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, কবরটা সাথে সাথে নূর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। কবর হয়ে গেল বিশাল আকারের প্রশস্ত, কবরের ভিতরে নূর দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আলবিসুহু মিনাল জান্না, আমার এই বান্দাকে জান্নাতের ভিতর থেকে লেবাস এনে জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ, ওয়া আফরিশুহু মিনাল জান্না, আমার এই বান্দাকে জান্নাতের ভিতর থেকে বিছানা এনে কবরের ভিতরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না, আমার এই বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাতের দিকে দরজা খুলে দিলে জান্নাতের ভিতর থেকে পাইয়া যেদু রিহাহা ওয়া রাওহাহা, জান্নাতের ভিতর থেকে জান্নাতের গ্রাম, জান্নাতের সুগন্ধি কবরে বসে আমার বান্দা পাইতে থাকবে। সুবহানাল্লাহ, কয়টা পুরস্কার আসলো? প্রশ্নগুলোর উত্তর পারার সাথে সাথে পুরস্কার আসছে কয়টা? পাঁচটা। পুরস্কার আসছে কয়টা? পাঁচটা। এক নম্বর পুরস্কার এসেছে, কবরটা বিশাল প্রশস্ত হয়ে গেছে, কোন কোন হাদিসে এসেছে 70 গজ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থে, কোন কোন হাদিসে এসেছে মাদ্দা বাসারিহি, এক চোখে যত দূর পর্যন্ত দেখা যায় এত দূর পর্যন্ত লম্বা দীর্ঘ প্রস্থ হয়ে যাবে বিশাল আকারের। দুই নম্বর পুরস্কার এসেছে, কবরটা নুরানি হয়ে গেছে, নূরওয়ালা কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিন নম্বর আসছে, জান্নাতের লেবাস এসে গেছে। চার নম্বর, জান্নাতের বিছানা এসে গেছে। পাঁচ নম্বরে, জান্নাতের দিকে একটা দরজা খোলা হয়ে গেছে, জান্নাতের গ্রাম, জান্নাতের সুগন্ধি কবরে বসে পাওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা নববধূ নববর যেমন আনন্দের সাথে ঘুমায়, আনন্দের সাথে রাত্রি যাপন করে, আল্লাহর বান্দা তোমার কবরের ভিতরে তুমি এভাবে আনন্দের সাথে ঘুমাই থাকো। সুবহানাল্লাহ, তুমি ঘুমাও। আল্লাহর বান্দা কয়, শুনেন, আমি ঘুমাবো না, আমার ঘুমাইতে মন চাইতেছে না, আমি যেখান থেকে আসছি বাড়িতে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করতেছে, তারা জানে না আমি কোন অবস্থায় আছি, আমার কি অবস্থা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল নিয়ামত দিয়ে দিছেন, আমি একটু এই খবরটা বাড়িতে গিয়ে আমার আহালকে দিয়ে আসি। সুবহানাল্লাহ, আমার আহাল যদি জানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে এত সুন্দর ব্যবহার করেছেন, এত বিশাল বিশাল নিয়ামত রাজি দিয়ে দিছেন, আমার আহাল একটু চিন্তা ফেরেশানির মধ্যে থাকবে না, আমি একটু বাড়ি থেকে আসি, বিছনা রেডি থাক, সব রেডি থাক, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দা, দুনিয়ার জীবন তোমার শেষ, তুমি এখন বারজাখী জীবনে আছো, তোমার আর বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানেই তোমাকে ইসরাফিল আলাইহিসসালামের তিনবার ফুৎকার দেওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে, এখান থেকে আর কোনো দিকে নড়াচড়া করার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ এদের জীবনটা সফল, পরীক্ষায় পাশ করে গেছে, পাঁচটা পুরস্কার এসে গেছে, কেয়ামত পর্যন্ত আর কোনো নড়াচড়া নাই, এক বাড়িতে এক জায়গায় আরামে সুন্দরভাবে শুয়ে থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের পরীক্ষার্থী হওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে মিলে। আরেক পক্ষ যেই গ্রুপ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারল না, এই লোকটার ব্যাপারেও সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলো শাস্তি এসে যাবে। আজাবে কবরটা এত কঠিন, কবরের আজাবটা এত কঠিন, কবরের আজাবটা এত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস, ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাউলা আল্লাহ তাদাফানু, আমার আশঙ্কা হয় তোমরা দুনিয়ার কোনো মানুষকে দাফন করবে না, মানুষকে দাফন করা বন্ধ করে দিবে। এই আশঙ্কার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি না। যদি আমার এই আশঙ্কা না থাকতো লা দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করতাম আয় আল্লাহ আমার উম্মতের কবরের আজাবটা একটু দেখাই দাও, কবরের আজাবটা শোনাই দাও, কবরের আজাবটা আমার উম্মতকে দেখাই দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আশঙ্কা হয় একবার যদি কবরের আজাব দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার মানুষ কোনো মানুষকে আর দাফন করত না, দাফন করাই বন্ধ করে দিবে। এই আশঙ্কায় এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি না, না হয় আমি নবীকে আল্লাহ পাক আযাবে কবর দেখাইছেন, আযাবে কবর শুনাইছেন, আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মতেরও একটু কবরের আযাবটা দেখাই দেন। কবরের আযাব এরকম কঠিন এক সাংঘাতিক আযাবের জায়গা। যে লোকটা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একের পর এক আযাব নেমে আসতে থাকবে। প্রথম নম্বরের আযাব, এক নম্বর আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটা আমার জমিনের সাড়ে তিন হাত আর দেড় হাত এই জায়গাটা দখল করে আছে, আমার এই বান্দা এই লোকটা এই জায়গাটারও মালিক হতে পারে না, এই জায়গাও তার কপালে নাই, তার কবরটাকে সংকীর্ণ করে দাও, তার কবরের ভিতরে কঠিন ভাবে একটা চাপ দাও। দক্তাতুল কবর, এটার নাম হলো কবরের চাপ, দক্তাতুল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মাটিগুলো চারিদিক থেকে এমন ভাবে চাপ দিবে ফাতাখতালিফা আদলাউহু, তার পাজরের হাত এদিকেরটা এদিকে এসে যাবে, এই দিকেরটা এদিকে চলে যাবে, এইভাবে কবরের মাটির চতুর্দিক থেকে কঠিন আকারে ছাপ দেওয়া শুরু করবে। এটা হলো এক নম্বর আযাব। দুই নম্বর আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন এই লোকটাকে আলবিসুহু মিনান নার, এই লোকটাকে জাহান্নামের লেবাস জাহান্নামের পোশাক পরায় দাও। তিন নম্বরে ঘোষণা দিবেন আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা লোকটারে বিছাইয়ে দাও। চার নম্বরে ঘোষণা দিবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে এই লোকটার জন্য একটা দরজা খুলে রাখো। ফায়াজিদু মিন সামুমিহা ওয়া হাররিহা, ওই জাহান্নামের বিষাক্ততা জাহান্নামের উষ্ণতা কবরের ভিতরে বসে বসে লোকটা পেতে থাকবে, নাউযুবিল্লাহ। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, চারটা আযাব এসে গেছে। পাঁচ নম্বর আজাবটা ওই দুজন ফেরেশতা দেওয়া শুরু করবেন যে দুজন আসছিলেন, যে দুজন পরীক্ষা নিতে আসছেন, এই দুজনের হাতের ভিতরে বিমাতর কামিন হাদিদিন লোহার বিশাল বিশাল হাতুড়ি থাকবে। কি থাকবে? লোহার বিশাল বিশাল হাতুড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন হাতুড়ি নিয়ে ফেরেশতাগুলো আসবেন, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবাহ, ওই হাতুড়ি দিয়ে যদি পাথরের একটা পাহাড়ের উপরে আঘাত করা হয় ওই পাথরের পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে পাথরগুলো ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। এরকম কঠিন এক হাতুড়ি ওই ফেরেশতাদের হাতের ভিতরে থাকবে। যেই লোকটা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে নাই এই লোকটাকে একের পর এক একের পর এক ওই হাতুড়ির আঘাতে জর্জরিত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াসিহু সাইহাতান, লোকটা এত জোরে জোরে চিৎকার দিতে থাকবে, ইয়াসমাউহা মাইয়ালিহে গায়রা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া আল্লাহ পাকের যত মাখলুক আছে এরা নিকটবর্তী যারা আছে এরা সবাই চিৎকারগুলো শুনতে পায়। এইভাবে অনবরত একের পর এক তাদের উপরে এই শাস্তি অব্যাহত থাকবে। কোন পর্যন্ত? ইলা নাফখা ওয়াল বাস ওয়াল হাসর, সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিনের ভিতর থেকে সকল জিনিস বের করে দিবে তখন এই কবরের মানুষগুলাকেও জমিন ঠেলে উপরে বের করে দিবে। ওই বের করে দেওয়ার আগ পর্যন্ত এই বারজাখী জীবনের আযাব তার চলতে থাকবে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে না পারলে কি কঠিন দুর্দশা, কি কঠিন আযাব! আর এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের কবরের জগৎটা, বারজাখী জীবনের জগৎটা হয়ে যাবে সুন্দর। এই কবরে যদি জীবনটা সুন্দর হয় পরবর্তী যতগুলো গাটি আছে, স্টেশন আছে, কোনো গাটি কোনো স্টেশনে আর কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, জান্নাতে পৌঁছা পর্যন্ত আর বাকি যে ঘাটিগুলো সেখানে কোনো সমস্যা নেই। তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর, এই পরীক্ষা সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা কি ফরজে আইন, খালি ফরজ না, ফরজে ফরজ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া হলো কিছু মানুষ শিখলে সবার থেকে দায়িত্ব আদায় হয়ে যায়, ফরজে আইন হলো বাপে শিখলে ছেলের থেকে আদায় হয় না, ছেলে শিখলে বাপের থেকে হয় না, মা শিখলো ছেলের থেকে হবে না, ছেলে শিখলে মায়ের থেকে হবে না, প্রত্যেককে আলাদা আলাদা স্বতন্ত্রভাবে শিখতেই হবে। এই তিন উসুলের জ্ঞান, এই তিন প্রশ্নের জ্ঞান, এই তিন প্রশ্নের উত্তর বাবাকেও শিখতে হবে, মাকেও শিখতে হবে, ছেলেকেও শিখতে হবে, মেয়েকেও শিখতে হবে, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। কারণ এই প্রশ্ন যখন আমার থেকে নিবে পরীক্ষাটা তখন আমার সাথে আমার আব্বাও থাকবেন না, আম্মাও থাকবেন না, ভাইও থাকবেন না, বোনও থাকবেন না, স্ত্রীও থাকবে না, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, আমার মসজিদের ইমাম সাহেবও থাকবে না, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবও থাকবে না, মসজিদের খতিব সাহেবও থাকবেন না, আমার পীর সাহেবও থাকবেন না, কেউ আমার সাথে কবরে থাকবেন না। তাহলে আমার প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে, আমার প্রশ্নের উত্তর আমাকেই শিখতে হবে, আমার প্রশ্নের উত্তর আমাকেই জানতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই দাওয়াতটাই দিতেন, এই কবরের তিন উসুলের দাওয়াত দিতেন, তিন উসুল মানুষকে শিখাইতেন, তিন উসুল কেন্দ্রিক তাদের আকীদা বিশ্বাসকে পরিচ্ছন্ন করতেন। তাদের আমলকে বিশুদ্ধ করে দিতেন। এটাই নবীওয়ালা দাওয়াত, এটাই নবীওয়ালা কাজ। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর জানতে হবে, শিখতে হবে, অন্য মানুষকে শিখাইতে হবে। আপনি নিজে তিনটা শিখে বসে রইলেন যে পরীক্ষা খালি আমি পাশ করবো আর যাতে কেউ পাস না করে, কি এটা করা যাবে? নিজে শিখে দুনিয়ার সমস্ত মানুষকে শিখানোর জন্য নেমে যাইতে হবে। আজকের এই মাহফিল কেন? এই মাহফিল এই তিনটা প্রশ্নের উত্তর শিখানোর জন্য, যে আমরা সবাই শিখব, কেউ যেন এই তিনটা প্রশ্নের উত্তর ফেল না করে, যেন এই সোনাইমুড়ির এই নোয়াখালীর একজন নারী পুরুষও যেন এই পরীক্ষায় ফেল করতে না পারে, সবাই যাতে পরীক্ষা পাস করতে পারে, এই জন্য আজকের এই মাহফিল। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর জানা, শিখা, বোঝা যেমন জরুরি, এটার দাওয়াত দেওয়াও জরুরি। আবার এটার দাওয়াত দিতে গেলে দাওয়াতটা এত সহজ না, তিন উসুলের দাওয়াত অনেক কঠিন দাওয়াত। এটার অভিজ্ঞতা যুগে যুগে অসংখ্য গণিত আম্বিয়া আলাইহিমুসসালাম তারাই তিনটা দাওয়াত দিতে গিয়ে কত অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছেন। তখন কি করতে হবে? সবর ধরতে হবে। আল্লাহ পাকের জন্য সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিনিসগুলোর উপরে, তিন উসুলের উপরে ঈমান আনতে হবে, তিন উসুলের উপরে আমল করতে হবে, তিন উসুলের দাওয়াত দিতে হবে। তিন উসুলের দাওয়াত দেওয়ার পরে যত মানসিক শারীরিক যত রকমের নির্যাতন আসবে সেখানে সবর ধরতে হবে। এই তিন উসুলের দাওয়াত অনেক জটিল দাওয়াত, কঠিন দাওয়াত। যুগে যুগে যতজন এই তিন উসুলের দাওয়াত দিছে তারা কেউ নিরাপদে ছিল না। এজন্য খেয়াল রাখতে হবে যে এই তিন প্রশ্নের উত্তর শিখা যেমন কঠিন, আরেকজনকে শিখানোটাও কঠিন। এবার আসি আমরা এই তিন উসুল, তিন প্রশ্নের উত্তর নিয়ে আমরা শুরু করি ক্লাস। এক নম্বরটা কি? মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে ছিল নাকি, রবের সাথে তোমার সম্পর্ক কি, দুনিয়াতে তুমি তোমার রবকে খুঁজে পেয়েছিলে নাকি। এক নম্বর উসুল হল মারফাতুর রব, এক নম্বর উসুলের নাম মারফাতুর রব। জমিনে আসার পরে একজন মানুষের প্রথম কাজ, প্রধান কাজ, তার রবকে খুঁজে পাওয়া, তার রবকে খুঁজে বের করা। কারণ মালিক খুঁজে বের করতে না পারলে অন্য মালিকের যদি গোলামি খাটেন তো পুরস্কার পাওয়ার সম্ভাবনা, কারণ আপনাকে উজরত দিবে মালিক, মালিকে খুঁজে পান নাই, আরেকজনের কাজ করে বসে রয়েছেন। তাহলে দুনিয়াতেও কিছু পাওয়ার সম্ভাবনা নাই, আখেরাতেও কিছু পাওয়ার সম্ভাবনা। এই জন্য একজন মানুষের জমিনে এক নম্বর কাজ, প্রধান কাজ, তার নিজের রবকে, তার মালিককে খুঁজে বের করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে একটা সিল মারি দিয়েছেন প্রত্যেকটা মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে আলমে আরওয়ার মধ্যে একটা সিল মারছেন। যখন ওই যে কোরবানির সময় গরু আসে, গরুর গায়ে দেখবেন নম্বর দেওয়া থাকে, থাকে না? দেখছেন না কোরবানি গরুর গায়ে নম্বর দেওয়া আছে? নম্বরগুলো সেই সুদূর যেখান থেকে রওনা দিছে, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, সেখানে কিন্তু নম্বরগুলো মারি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে এই সিলটা মারি দিছেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়ার মধ্যে প্রত্যেকটা রূহকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, অর্থাৎ আমি হইলাম একমাত্র তোমাদের রব। সব মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি আদায় করছেন, ক্বালু বালা, আমরা সবাই বলছি অবশ্যই আপনি আমাদের রব। সিল কিন্তু সবার ভিতরে আছে, কিন্তু দুনিয়াতে আসার পরে এই সিল খুঁজে বের করা, এটাই হলো বান্দার প্রথম কাজ। সিলের ভিতরে কি লেখা আছে, কি দেওয়া হয়েছে, এটা যদি জীবনে কেউ খুলে না দেখে, বোঝার চেষ্টা না করে, তো সে তার রবকে খুঁজে পাবে না। কিন্তু তার রবের সন্ধান আল্লাহ পাক তাকে আগেই স্পষ্ট করে দিয়ে দিয়েছেন। জমিনে কত মানুষ এসেছে, কোটি কোটি মানুষ জমিনে এসেছে, কিন্তু তার রবের সন্ধান খুঁজে পায় নাই, রব খুঁজে বের করতে পারে নাই। দুনিয়াতে এসে অসংখ্য নকল রব, অসংখ্য নকল মাবুদের পিছনে তার জীবনটা অতিবাহিত করেছে, প্রকৃত রবের খোঁজ সন্ধান সে মৃত্যু পর্যন্ত পায় নাই। এই জন্য এক নম্বর কাজ হলো কি, কথা বলেন না দেখি ঘুম এসে গেছে। এক নম্বর কাজ রবের সন্ধান করা, রবকে খুঁজে বাহির করা। আমার আপনার রবকে এটা খুঁজে বাহির করতে পারলে মনে করবেন যে জীবনে সবচেয়ে বড় কাজটা করে ফেলছেন। যদি আমার আপনার রবকে খুঁজে বাহির করতে পারি, আচ্ছা বলেন তো দেখি এবার আমার আপনার রবকে, এখনো সবাই খুঁজে বাহির করতে পারেন নাই, একমাত্র আল্লাহ। যদি বলেন আল্লাহ, তাহলে বোঝা যাবে আপনি এখনো আপনার রব খুঁজে বাহির করতে। কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাকুম, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো তোমাদেরকে কে বানাইছে, কাফেররা বলতো কে বানাইছে, আল্লাহ। কাফেরদেরকে জিজ্ঞাসা করা হইতো আসমান জমিন কে বানাইছে, কাফেররা উত্তর দিত আল্লাহ। কাফেরদেরকে জিজ্ঞাসা করা হইতো বলো দেখি আসমান আর জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দে, কাফেররা বলতো আল্লাহ। কে তোমাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক, কাফেররা জবাব দিত আল্লাহ। এই আসমান জমিন সমগ্র বিশ্ব জাহান পরিচালনা করে কে, কাফেররা জবাব দিত আল্লাহ। তো তারাও তো আল্লাহকে স্বীকার করত, কিন্তু স্বীকার করে ইমানদার হতে পারছে, পারে নাই, কারণ তারা রবকে একমাত্র রব হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে মেনে নিতে পারে নাই। এই জন্য আল্লাহর সন্ধান পাওয়া, রবের সন্ধান হওয়া মানেই হইল আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে মেনে নেওয়া। এটার নাম হলো মারেফাতুর রব, রবের মারেফত, রবকে চিনা, রবকে জানা, রবকে বোঝা, রবের সন্ধান পাওয়া। এখন কথা হইল রব চিনবেন কিভাবে, রবকে খুঁজে পাওয়ার মাধ্যম কি, আল্লাহ যে আমাদের একমাত্র রব এটা খুঁজে পাবেন কিভাবে, চিনবেন কিভাবে, বলেন দেখি। এবার আপনি কবরে গেছেন, যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করছে মার রব্বুকা, আপনি কইলেন রাব্বি আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা। এবার যদি ফেরেশতারা জিজ্ঞেস করে যে নকল করে কইছো না আসলে পড়াশোনা করে কইছো, দেখে বলো দেখি তোমার রব যে আল্লাহ জানলে কেমনে, এবার কি বলবেন, বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। রবকে খুঁজে পাওয়ার মাধ্যম হলো, রবকে চিনার মাধ্যম হলো, জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটা দিছেন, চোখের সাথে দুইটা জিনিসের কানেকশন, এই চোখের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের কানেকশন করে দিছেন, এই চোখের সাথে কালবের কানেকশন করে দিছেন। এই চোখে কোনো কিছু দেখার পরে এটা ব্রেনের মধ্যে নিয়ে চিন্তা করবে, এরপরে সেটাকে কালবের মধ্যে ঢুকাই নিয়ে বিশ্বাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই চক্ষু, এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত দিয়ে কি করেছিলে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ থেকে জবাবদিহি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেওয়ার পরে যখন বান্দার চোখ ফুটেছে, এই চোখ দিয়ে চতুর্দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত আয়াত আর মাখলুকাত দেখতে পাবে। চতুর্দিকে যেদিকে তাকাইবেন দেখবেন আল্লাহর অসংখ্য আয়াত আছে, আল্লাহর মাখলুকাত আছে। আল্লাহর আয়াত কোনগুলা, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আয়াত হলো আল লাইলু ওয়ান নাহার, রাত এবং দিন, ওয়াশামস ওয়াল কমার, চন্দ্র সূর্য, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, খবরদার, এই চন্দ্র সূর্য দিন রাত্রি আসমান জমিন গাছপালা চতুর্দিকে যা কিছু দেখো, এগুলো হলো আমি আল্লাহর আয়াত, আমার মাখলুকাত। খবরদার খবরদার, এগুলারে কখনো রব বানাই নিও না, এগুলার কখনো সাজদা করিও না, এগুলার কখনো ইবাদত করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, সাজদা করবা ইবাদত করবা ওই মালিকের যিনি এই সকল মাখলুকাতকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, এই সব মাখলুকাতের যিনি খালেক, একমাত্র ওই মালিকের ইবাদত করবা, তাহলে আল্লাহকে রবকে খুঁজে পাওয়া যাবে কিসের মাধ্যমে? আল্লাহর আয়াত দেখার মাধ্যমে, আল্লাহর মাখলুকাত দেখার মাধ্যমে। আর যখনই আমি রব খুঁজে পাব তখন আমার মাবুদ খুঁজে পাব, কারণ যিনি আমার রব তিনি আমার মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার একমাত্র রব, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার একমাত্র মাবুদ। যিনি আমার একমাত্র রব তিনি আমার একমাত্র মাবুদ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথাটা বারবার বলছেন, সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ يَا أَيُّهَا النَّاسُ هَيْ دُنْيَارُ সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। তাহলে যিনি রব তিনি একমাত্র মাবুদ, রব ছাড়া অন্য কারো গোলামি করা ইবাদত করা যাবে না। রবকে আল্লাহ পাক রবের পরিচয় দিয়েছেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন তিনি তোমাদের একমাত্র রব, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে বানাইছেন তিনি তোমাদের একমাত্র রব। আবার খালি বানাইছেন, বানাই ছেড়ে দিছেন, খাবার দেন নাই, কিচ্ছু দেন নাই, তিনি রব? আল্লাহ বলতেছেন, আমি ওইরকম রব না, আমি যেমন তোমাদের সবাইকে বানাইছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা, তোমাদেরকে জমিনে থাকার জন্য যত ব্যবস্থাপনা সব করে দিছি, ওয়াস সামাআ বিনা, আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানাই দিছি, ওয়া আনসালা মিনাস সামাই মাআন তোমাদের খাওয়ার জন্য, পান করার জন্য, বেঁচে থাকার জন্য যা কিছু দরকার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ, তাহলে যিনি তোমাদের জন্য এই সব ব্যবস্থাপনা করেছি তিনি একমাত্র তোমাদের রব। আর যিনি তোমাদের একমাত্র রব, সমস্ত ইবাদত করতে হবে কার জন্য? একমাত্র ওই রবের জন্য। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, রবের জন্য খাস করে নেয়, এই আল্লাহর বান্দাই কবরে গেলে মার রব্বুকে জিজ্ঞাসা করলে সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে, রাদিতু বিল্লাহি রাব্বা, যে আল্লাহর বান্দা ইবাদতকে জমিনে ভাগ করে নিছে, কিছু ইবাদত আল্লাহর জন্য করেছে, কিছু ইবাদত অন্যান্য মাবুদের জন্য করেছে, এই আল্লাহর বান্দা কবরে গেলে রবের পরিচয় দিতে পারবে না। মার রব্বুকে জিজ্ঞাসা করলে বলবে, লা আদ্রি লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। তাহলে সমস্ত ইবাদত একমাত্র আমার আপনার রব, আমার আপনার একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। তাহলে আবার আসেন আমার ভাইরা, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া বুঝি তো আমরা সবাই, দোয়া হলে কোনো কিছু চাওয়া, যখনই আমার আপনার কোনো কিছু দরকার, আমার আপনার অসুস্থতা, অসুস্থতা থেকে সুস্থ হওয়া দরকার, আমি আপনি কোনো একটা বিপদে পড়ছি, ওই বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার, আমার আপনার রিজিকে কষ্ট করতেছি, ওই রিজিকের কষ্টটা আমার আপনার দূর করা দরকার, এরকম কোন বিপদ আপদ মুসিবত, আমার সন্তান দরকার, সন্তান হচ্ছে না, এই যত রকমের দরকার, যত রকমের প্রয়োজনীয়তা আছে, এই সব প্রয়োজনীয়তা পূরণের জন্য যার কাছে চাওয়া হবে, তিনি হবেন কে? তিনি হবেন যিনি আমার একমাত্র রব, সব কিছু চাইতেও হবে একমাত্র তার কাছে। তাহলে সমস্ত দোয়া কার কাছে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। দুনিয়ার সমস্ত জমিনটাই আল্লাহর মসজিদ, সমস্ত জমিনটাই আল্লাহর মসজিদ, খবরদার এই জমিনে থেকে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকিও না, অন্য কারো কাছে দোয়া করিও না, ফালা তাদউ, খবরদার দোয়া করিও না আল্লাহর সাথে অন্য কারো কাছে, অর্থাৎ সমস্ত দোয়া করবা কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তোমার যা দরকার, কারণ দোয়া একটা ইবাদত, এটা আর কারো কাছে করা যাবে না, যদি করি এটার নাম শিরক, যদি করি শিরক হবে, ওই শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন, একটা শিরক করলে আল্লাহ তাকে জান্নাতে ঢুকতে দিবেন না। তাহলে সমস্ত দোয়া কার কাছে? তাহলে আমার ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান শুধু কন্যা সন্তান দেন, যাকে চান শুধু ছেলে সন্তান দেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে দুইটাই দেন, আবার ওয়াইয়া জাআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে কোনোটাই দেন না। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোনো বাবার কাছে চায়, কোনো ওলিয়া উলিয়ার কাছে চায়, বাবা আমার ছেলে মেয়ে হচ্ছে না, আমার একটা ছেলে দাও অথবা ছেলের ব্যবস্থা করে দাও, তখন এই লোকের মার রব্বুকা নষ্ট হয়ে গেছে, রবের পরিচয় নষ্ট হয়ে গেছে, সে রবকে চিনতে পারে নাই, কবরে তার রব্বি আল্লাহ বলার সুযোগ তার হবে না। তাহলে চাইতে হবে বিপদ আপদ মুসিবতে দোয়া করতে হবে, চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অসুস্থতার জন্য, মুক্তির জন্য, রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন ব্যক্তির রিজিকে কষ্ট পাচ্ছেন, ওই রিজিক বাড়ানোর জন্য, অভাব দূর করার জন্য চাইতে হবে একমাত্র খাজা, একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খাজাকে কথা বলে না, খাজা মানে দাতা, খাজা হলো পারসি শব্দ, খাজার আরবি হলো মুতি, মুতি মানে দাতা, আল্লাহর একটা সিফাত হলো মুতি। প্রত্যেক ফরজ নামাজের পরে এই জিকিরটা আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, আপনি যাকে দিবেন দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বাধা দিতে পারে, ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আপনি যদি না দেন দুনিয়ার মধ্যে কোনো খাজা নাই যে দিতে পারে। তাহলে খাজা কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিতে পারেন, আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে তিনি কিছুই দেওয়ার মালিক নয়, তিনি নিজের শরীরের মালিক তিনি নন। তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, তার চুল দাড়ি কালো করতে পারে নাই। দেখেন যত ওলি আউলিয়া দিনদার সলহীন মানুষ আছে, তাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে না? তারা কি চায় তাদের চুল দাড়িগুলো সাদা হোক? তারা চায় কালো থাকুক, যুবক থাকুক, বৃদ্ধ না হোক, কিন্তু তার চুল দাড়ি তার কথা শুনে নাই।